إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে অত্যন্ত ভালোবেসে ঢাকার মোহাম্মদপুর থেকে পশ্চিমে বসিলা রোডের মেট্রো হাউজিং এর ভিতরে মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জুমার সালাত আদায় করছি এমন একটি মুহূর্তে যখন একদিকে সারা বিশ্বে আল্লাহর নবীর আনিত দিনকে ধ্বংস করার জন্য গোটা দুনিয়ার কাফের মুশরিক ইহুদি ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, আল্লাহর নবীর সুন্নাকে পৃথিবী থেকে বিদায় করার জন্য কাদিয়ানি এবং বিভিন্ন ভণ্ড প্রতারকরা মুসলিম জাতিকে ধ্বংস করার পায়তারা করছে, আর সাথে সাথে একদল লোক আল্লাহর নবীর উম্মত আশেক দাবিদার ঈদে মিলাদুন্নবী উদযাপন করে গোটা জাতিকে বিভ্রান্তির বেড়া জালে আবদ্ধ করে ফেলছে। আপনারা জানেন আজকের এই মুহূর্তে এদেশের ১২ রবিউল আব্বালকে আল্লাহর নবীর জন্মদিন হিসাবে ঘোষণা করে বিভিন্ন মসজিদগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে, রাস্তায় রাস্তায় মিছিল করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী, কেউ কেউ দেয়াল লিখন লিখেছেন ঘরে ঘরে মিলাদ দিন রাসুলের শাফাত নিন, এমনি ভাবে আবার কেউ স্লোগান তৈরি করেছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী, এমনি ভাবে আমরা প্রতি বছর দেখে থাকি এইবার রবিউল আব্বালে সরকারি ভাবে ছুটি ঘোষণা করা হয়। অবশ্য বারে রবিউল আব্বাল আল্লাহর নবীর জন্ম হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, ঐতিহাসিকদের মতে আল্লাহর নবীর জন্মদিন সোমবার ঠিক আছে, হাদিসেও তার প্রমাণ আছে, আমরা এটা হাদিস থেকে প্রমাণ করব ইনশাআল্লাহ, কিন্তু আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছেন সেই বছর একই সাথে সোমবার হবে আবার একই সাথে বারে রবিউল আব্বাল কোনো ক্রমেই মিলানো যায় না, মাস ২৯ হোক ৩০ হোক যেভাবেই হিসাব করা হোক না কেন বারোই রবিউল আব্বাল সোমবার কোনোভাবেই হতে পারে না। অবশ্য আল্লাহর নবীর মৃত্যু যখন হয়েছিল সে বছর বারোই রবিউল আব্বাল সোমবার ছিল, তাহলে বারোই রবিউল আব্বাল সোমবার আল্লাহর নবীর মৃত্যু হয়েছে এটা নিশ্চিত, কিন্তু বারোই রবিউল আব্বালে আল্লাহর নবীর জন্ম হওয়া নিশ্চিত নয়, বরং তার পরিবর্তে ৯ রবিউল আব্বাল হওয়াটাই বেশি প্রসিদ্ধ, বেশি বিশুদ্ধ, প্রসিদ্ধ নয়, প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আব্বাল, বিশুদ্ধ হচ্ছে 9 রবিউল আব্বাল সোমবারে। এরপরে আমি বলতে চাই, আল্লাহর নবীর জন্মদিনে মিলাদ উদযাপন করা হচ্ছে, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না, কারণ তিনি তার জীবদ্দশায় কোনদিন তার জন্মদিনকে ঈদে মিলাদুন্নবী ঘোষণা করেননি। আল্লাহর নবীকে যারা জান দিয়ে ভালোবাসত, আল্লাহর নবীর নির্দেশে যারা জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল, যারা নিজেদের বাড়ি ঘর পর্যন্ত ত্যাগ করে, সবকিছু ত্যাগ করে মক্কার থেকে হিজরত করে নবীর সঙ্গে মদিনায় গিয়েছেন, সেই মক্কার মুহাজির সাহাবীগণ জানতেন না ঈদে মিলাদুন্নবী নামে কোনো কিছু আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্তির 40 বছর আগ পর্যন্ত ঈদ মিলাদুন্নবী পালন করেননি। নবুয়াত প্রাপ্তির পরে নবুয়াতের 23 বছর পর্যন্ত ঈদ মিলাদুন্নবী উদযাপন করেননি। আল্লাহর নবীর যুগে কোনো মসজিদে মোমবাতিও জ্বালানো হয়নি, আর এখন ঈদ মিলাদুন্নবীর নামে বাংলাদেশের জাইদ জাতীয় মসজিদ বলা হয় যেটাকে, এটাকে বিয়ের আসরের ঘরের মতো সুন্দর সাজানো হয়েছে, বিভিন্ন মসজিদে আলোকসজ্জা করা হয়েছে, মূলত দীপালি পূজাকে ইসলামের ভিতরে ঢুকানোর জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়ে গেছে। হাদিসগুলো খুললে দেখবেন ঈদ সম্পর্কে হাদিসে বলা হয়েছে ঈদুল ফিতর, ঈদুল জুমা, এমনি ভাবে ঈদুল আদহা, জুমার দিনকেও ঈদুল ঈদ বলা হয়েছে, অথচ আল্লাহর নবীর জন্মদিনকে কোনো হাদিসে ঈদ বলে উল্লেখ করা হয়নি। এমনি ভাবে যারা আল্লাহর নবীর জন্মদিনকে ঈদ উদযাপন করে জাতীয় ছুটি ঘোষণা করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, যাহা তোমরা নবীর প্রতি মহাব্বত রাখো মনে হয় সেজন্যই তো ছুটি ঘোষণা করেছ। আল্লাহর নবীর প্রতি যদি তোমাদের সত্যি ভালোবাসা হয়ে থাকে, যদি মুনাফিক না হয়ে থাকো, আল্লাহর নবী যেই দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছিলেন রাষ্ট্রীয়ভাবে, সেই দিন কায়েম করে কোরআন সুন্নাহর রাজ কায়েম করে নবীর ভালোবাসার প্রমাণ করো। তা করবে? আল্লাহর নবী যেই তাওহীদের প্রচার করেছেন, এই তাওহীদকে ধ্বংস করার জন্য, সংবিধান থেকে আল্লাহর নাম পর্যন্ত মুছে ফেলার জন্য, আল্লাহর সার্বভৌমত্বের মুছে ফেলার জন্য, যারা সব সময় বিবৃতি দেয়, বিবৃতি দিয়ে আল্লাহর আইনকে বন্ধ করতে চায়, সেই লোকগুলোকে দেখা যায় আল্লাহর নবীর মিলাদে বড় খুশি হয়ে যায়। এটা ঐতিহাসিক ভাবে প্রমাণিত, যুগে যুগে আবু লাহাবেরা আল্লাহর নবীর মিলাদে খুশি হয়, মিশনে বেজার হয়ে যায়। আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, এই আবু লাহাবকে বলা হলো তোমার যে ভাই মরে গেছে আব্দুল্লাহ, তার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, নাম রাখা হয়েছে মুহাম্মদ। এই খবর শোনার পরে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জন্ম মানে মিলাদ, আল্লাহর নবীর জন্মের খবর শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব খুশি হলো, যেই দাসী তাকে গিয়ে খবর দিয়েছিল তার নাম ছিল সুয়াইবা, সঙ্গে সঙ্গে হাতের ইশারায় সুয়াইবাকে স্বাধীন এবং মুক্ত করে দিল। আবু লাহাব খুশি হয়ে এই সংবাদদাতা দাসীকে মুক্ত করে দিয়েছে। হাদিসটা আছে বুখারীর 5101 নম্বরে। এমনি ভাবে আল্লাহর নবী জন্মের পরে কয়েকদিন এই আবু লাহাবের মুক্তকৃত, আবু লাহাবের আজাদকৃত বান্দি সুয়াইবার দুধ পান করেছিলেন। এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুয়াইবার দুধ পান করেছিলেন, সে কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা হামজা দুধ ভাই হয়েছিলেন। ভাইরা আমার, যে আবু লাহাব আল্লাহর নবীর জন্মে এত খুশি হল, তাফসিরে ইবনে কাসির লিখেছে অফিহি আন্না আবা লাহাব ক্বালা লিল আব্বাস ইন্নাহু লা ইউখাফফু আলাইয়া ফি মিসলি ইয়াউমিল ইসনাইন। ইবনে আব্বাস বলেন আবু লাহাবকে কেউ স্বপ্নে দেখেছে, সে বলল যে আমাকে প্রতি সোমবারে শাস্তি হালকা করে দেওয়া হয়, জাহান্নামের আগুনের শাস্তি আমাকে দুর্বল করে দেওয়া হয়। কারণ কি? লিআন্নাহু লাম্মা বাশশারাতহু সুয়াইবা বিমিলাদি ইবনে আখিহি মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, কেননা যখন তাকে তার ভাতিজা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহর জন্মের খবর দেওয়া হলো, আতাকাহা মিন সাআতিহি, সঙ্গে সঙ্গে আঙ্গুলের ইশারায় তাকে স্বাধীন এবং মুক্ত করে দিয়েছিল। এ কারণে তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আবু লাহাব খুশি হল। এই আবু লাহাব আল্লাহর নবীর 40 বছর পর্যন্ত শত্রুতা করে নাই। 40 বছর পরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্ট ভাবে ঘোষণা করুন। এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে আরোহণ করলেন, ডাক দিলেন ইয়া সাবাহা। এটা আরবের প্রথা ছিল, যে কোনো শত্রু বাহিনী সকালবেলা আক্রমণ করত, এজন্য সকালবেলা ডাক দেওয়া মানেই হচ্ছে বিপদ সংকেত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাফা পাহাড়ে উঠে সাবাহা বলে ডাক দিলেন, মক্কার সব নেতারা হাজির হয়ে গেল। কারণ এক তো সকালবেলার ডাক বিপদ সংকেত, এই ডাকটা দিয়েছে এমন এক যুবক, যেই যুবক কখনো প্রতারণা করে না, কখনো মিথ্যা বলে না, ধোকা দেয় না, কারো সঙ্গে কোন রকম অন্যায় করে না, আল আমিন নামে যাকে খ্যাত সেই যুবকের ডাক। এমন কি আর রাহিকুল মাখতুম পড়ে দেখবেন আল্লাহর নবীর সিরাতের কিতাব, এখানে লিখেছে যেই নেতা নিজে আসতে পারে নাই, অসুস্থতার কারণে তার কোনো সমস্যার কারণে, সে অন্যজনকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও দেখো মোহাম্মদ কেন ডেকেছে। এত জনপ্রিয়, এত গ্রহণযোগ্য, এত বিশ্বস্ত ব্যক্তি ডাক দিলেন, সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নেতাদেরকে উদ্দেশ্য করে বললেন, ওহে মক্কার নেতারা, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওপরে বসে আছে, যেই কোন মুহূর্তে হামলা করে মক্কা তছনছ করে ফেলবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, কখনো মিথ্যা তুমি বলনি। এবারে আল্লাহর নবী দ্বিতীয় প্রস্তাব করলেন, ওহে মক্কার নেতারা, ওহে আমার চাচা আত্মীয় স্বজনেরা, লা আজকে যদি তোমাদেরকে বলি লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আমি তোমাদের বলছি যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথার স্বীকৃতি দাও, একটা কথার উপর ঈমান আনো, তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা সেই এক কথা মানার কারণে গোটা আরব দেশের মালিক বনে যাবে। ওয়াতাদিনুল লাকুমুল আজম, ওয়ানারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, একটা কথা মাত্র তোমাদেরকে মানতে হবে। মক্কার নেতারা খুশি হয়ে গেল, বলো তাড়াতাড়ি সেই একটা কথা কি? যেই কথা মানলে আরবদের নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে, যেই কথা মানলে পরে গোটা বিশ্ব আমাদের নেতৃত্ব মানবে, আমাদের দিন গ্রহণ করবে, আর যারা মানবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে, এরকম একটা কথা মানতে আমাদের আপত্তি নেই। বলো জলদি করে সেই কথাটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওহে দুনিয়ার লোক সকল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহার মানে কি আবুল হাব ভালো করে বুঝতে পেরেছে, আজকের এই মুসলিম জাতি না বুঝতে পারলেও আবুল হাবরা ঠিকই বুঝেছে। আবুল হাব বুঝতে পেরেছিল লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360 মূর্তির নেতৃত্ব চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের মন গড়া আইন কানুন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আদালতে আমাদের আইন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে সংসদে আইন চলবে না, কোথাও আল্লাহ ছাড়া বিধান চলবে না। এটা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে আবুল হাব তার সে আগের প্রতিশ্রুতি ভুলে গিয়ে তারই গেল, বলল তাব্বান লাকা সায়ের আল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলে হাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। শুধু এ পর্যন্তই নয়, ইতিহাস পড়ুন, আবুল হাব আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো, এমনি ভাবে আবুল হাবরা আরো প্রতিবাদ করেছে। কোরআনের সূরায়ে সাদের 5 নম্বর আয়াতে বলা হয়েছে আবুল হাব কি বলেছিল, আবুল হাব নিশ্চয়ই লা ইলাহা ইল্লাল্লাহর তরজমা বুঝেছিল, তা কোরআন থেকে প্রমাণ। আবুল হাব বলেছিল আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাদা লাশাইউন উজাব, মোহাম্মদ কি তাহলে সমস্ত আলেহাদেরকে দেবদেবীদেরকে আমাদের আল্লাহদেরকে এক কেন্দ্রিক করে ফেললো, এত বড় আশ্চর্য কথা। বোঝা গেল আবুল হাব বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে অন্য কোন ইলাহ চলবে না, লা ইলাহার মানে হচ্ছে অন্য কারো বিধান চলবে না, লা ইলাহার মানে হচ্ছে মূর্তি চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর মধ্যে বান্দার মধ্যে আমাদের ভাইয়া মাধ্যম চলবে না, পীর স্থাপন করা চলবে না, আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোন রকম ভাবে কারো ওসিলা দেওয়া চলবে না। এটা বোঝার কারণে সে প্রতিবাদ করেছিল। বোঝা গেল এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবুল হাব প্রতিবাদ করলো। আবুল হাব মিলাদে খুশি ছিল না বেজার ছিল? আল্লাহর নবীর জন্মের খবর শুনে আবুল হাব খুশি হয়েছিল না বেজার হয়েছিল? খুশি হয়েছিল। যেই বান্দি তাকে খবর দিয়েছিল তাকে মুক্ত করে দিল। আর এই আবুল হাব যখন আল্লাহর নবীর তাওহীদের বাণী শুনলেন, আবুল হাব যখন আল্লাহর নবীর তাওহীদের ঘোষণা শুনল, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো। বোঝা গেল যুগে যুগে আবুল হাবেরা, যুগে যুগে ফেরাউনেরা, যুগে যুগে যত রকম নাস্তিক মুরতাদেরা, যুগে যুগে ভণ্ড প্রতারকেরা মিলাদে খুশি হয়, মিশনে বেজার হয়, মিলাদে তারা আহলান সাহলান বলে জশ্নে জুলুস করে, আর নবীর মিশনকে বাস্তবায়ন করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি তোমরা সত্যিকারে আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমার ইত্তেবা করো, আমার আনুগত্য করো না মিছিল করো। কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফাত্তাবিউনি, আমার আনুগত্য করো, আল্লাহর নবীর আনুগত্য করতে বলা হয়েছে। কুল আল্লাহ অর্ডার করেছেন উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা লাভ করতে চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার ইত্তেবা করো, আনুগত্য করো। বলা হয় না জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী করো, বলা হয় না আল্লাহর নবীর নামে খেজুরের গুড় আর চাউল দিয়ে রাত গ্রামে গ্রামে সিন্নি পাকাই খাওয়াবার জন্য। এগুলো হচ্ছে একজন লোক মেহমান দাওয়াত দিল, বড় মেহমানের জন্য গেট তৈরি করা হলো, মেহমানকে স্বাগত জানানো, আহলান সাহলান মারহাবান বলা হলো। মেহমান চলে আসলেন, খুশি হলেন, মাশাআল্লাহ কি সুন্দর তারা আমাকে স্বাগত জানিয়েছে। এরপরে যখন মেহমান ভিতরে গেলেন, বলল আমাকে একটু বিশ্রামের জায়গা দাও, না আপনার আগমনে আমরা ধন্য, তবে বিশ্রামের কোন ব্যবস্থা আমাদের কাছে নেই। খুদা পেয়েছে খাবারের ব্যবস্থা করো, না আপনার আগমনে আমরা ধন্য, তবে খাবারের কোন ইন্তজাম করতে পারি নাই, দুঃখ নিবেন না। আবার যখন উযু গোসলের প্রয়োজন হলো, বলল আমার উযু গোসলের ব্যবস্থা করো, না আপনার আগমনে আমরা ধন্য, তবে আমাদের এ সমস্ত কোনো ব্যবস্থা নেই। মেহমান বলবে এই লোকগুলো আসলে আমাকে নিয়ে মজাক করছে, উপহাস করছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবীর মিলাদে ঈদে মিলাদুন্নবী পালন করলো, অথচ আল্লাহর নবী যেই দিন নিয়ে আগমন করেছেন, আল্লাহর নবী যেই যেই দিন প্রতিষ্ঠার জন্য দানদান শহীদ করেছেন, আল্লাহর নবী যেই দিন প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন, আল্লাহর নবী যেই দিন কায়েমের জন্য তায়েফে মার খেয়েছেন, 27টা যুদ্ধে কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, ওহুদের ময়দানে মাথা ভেঙেছেন, ওহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, হুনাইনের ময়দানে দাঁত ভেঙে দিয়েছেন, বদরে 14 সাহাবী শহীদ হলো, ওহুদের 70 সাহাবী শহীদ হলো, সেই দিনকে প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে না, তারা মূলত আল্লাহর নবীকে নিয়ে উপহাস করছে, মজাক করছে। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে আল্লাহর নবীকে নিয়ে আজকে যেভাবে বাড়াবাড়ি করা হচ্ছে, এটা হচ্ছে আল্লাহর নবীর সুন্না থেকে জাতিকে সরিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত। যুগে যুগে আল্লাহর নবীদের আনিত দিনকে, আল্লাহর দিনকে ধ্বংস করা হয়েছে এই রকম বাড়াবাড়ি করার মাধ্যমে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য বলেছেন, লা তাতুরুন্নি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম, তোমরা আমার বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না যেমনি ভাবে বাড়াবাড়ি করেছিল ইহুদিরা, বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা, খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর পুত্র বানিয়েছে, তোমরা আমাকে এরকম বলো না। ফাইন্নামা আনা আব্দুহু, নিশ্চয় আমি হচ্ছে আল্লাহর আব্দ, আল্লাহর গোলাম। আব্দুহু ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তোমরা বলো আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। হাদিসটি আছে সহিহ বুখারীর 3445 নম্বর, মুসনাদে আহমদের 1154 নম্বর হাদিস। এই হাদিসের কারণে আপনারা ছোটবেলায় যখন কালিমাতুস শাহাদা পড়েছেন, সেখানে বলে দিয়েছেন, ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, না আল্লাহর অংশ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, জেনে রাখো আমার পরিচয় হচ্ছে মুহাম্মাদের, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদ, আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আল্লাহি মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি, আল্লাহর কসম আমি পছন্দ করি না, আমি ভালোবাসি না, আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতি আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ আমাকে যে স্তর দান করেছেন, আল্লাহ আমাকে যে মাকাম দান করেছেন, আল্লাহ আমাকে যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা থেকে উপরে নেওয়া আমি আল্লাহর কসম পছন্দ করি না। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, আমি আল্লাহর বান্দা এবং রাসূল। আজকে একদল লোক তৈরি হয়েছে যে না আল্লাহর বান্দা না আল্লাহর জাতি নূরে তৈরি। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইহুদিরা বলল ওজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টান বলল ঈসা আল্লাহর পুত্র, আল্লাহ তাআলা বলছেন, যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম ইউযাহিউনা কওলাল্লাযিনা কাফারু মিন ক্বাবলু, এই লোকগুলোর কথা যুগে যুগে যারা কাফের হয়েছে তাদের কথার সাথে মিলে গেছে। বোঝা গেল বর্তমানেও যারা ইহুদি খ্রিস্টানরা তো নবীদেরকে আল্লাহর পুত্র বলেছে, আর এই জাতির একদল আশেকে রাসূল নামধারী ভণ্ড প্রতারক, এরা আল্লাহর নবীকে আল্লাহর পুত্র না, আরো এক ধাপ এগিয়ে তারা বলেছে আল্লাহর জাতি নূরে তৈরি, আল্লাহর জাতি নূরে তৈরি। আর এজন্য তারা একটা জাল হাদিস তৈরি করেছে। আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল বলি আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবার 30 নম্বর আয়াতে বলেছেন, যেটা একটু আগে পড়া হলো, এমনি ভাবে সূরা নেসার 181 নম্বর আয়াত এবং 71 এবং 72 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আহলাল কিতাবে লা তাগলু ফি দীনিকুম, ওহে আহলে কিতাবরা যারা আসমানের কিতাব পেয়েছো, লা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে গুলু করো না, বাড়াবাড়ি করো না। বোঝা গেল যুগে যুগে এক একটা জাতি ধ্বংস হয়েছে বাড়াবাড়ি করার কারণে। ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, আল্লাহর উপরে সত্য ছাড়া মিথ্যা বলো না, আল্লাহ যেটা বলেন নাই ওইটা আল্লাহর নামে প্রচার করো না। ইন্নামা ঈসা ইন্নামাল মাসীহ ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ ওয়া কালিমাতুহু, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং আল্লাহর কালিমা। আলকাহা ইলা মারইয়াম, যা মারইয়ামের প্রতি নিক্ষেপ করা হয়েছে, রূহুম মিনহু, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত রূহু, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে এবং তার রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়ালা তাকুলু সালাসা, তোমরা বলো না ত্রিত্ববাদ সম্পর্কে, আল্লাহ বলেন তিন মিলে আল্লাহই কথা বলো না, ঈসা মেরি আর আল্লাহ, যিশু মেরি আল্লাহ, তিনে মিলে আল্লাহ, এই সব তোমরা বলো না। ওয়ালা তাকুলু সালাসা ইনতাহু খায়রাল লাকুম, এর থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য মঙ্গল। ইন্নামা আল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয় তোমাদের আল্লাহ আল্লাহ একজনই। আল্লাহ কয়জন? সেই আল্লাহর কোনো অংশ নেই, আল্লাহর কোন অংশীদারিত্ব নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক ও একক, তার কোন শরীক নেই, কোন অংশীদার নেই, কোন সমতুল্য নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার সাদৃশ্য কোনো কিচ্ছু হতে পারে না। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন। সূরা মায়দার 77-78 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, হে আহলে কিতাবরা তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে, তোমাদের দ্বীনের ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা বলো না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া আকৌমিন, তোমরা ওই সমস্ত লোকদের মনের অনুসরণ করো না। তাদাল্লু মিন ক্বাবলু ওয়া আদাল্লু কাসীরা, যারা নিজেরাও আগেই পথভ্রষ্ট হয়েছে এবং অনেক মানুষদেরকে পথভ্রষ্ট করেছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা আল্লাহর রাস্তা থেকে সরাসরি সোজা রাস্তা থেকে বিপদগামী হয়েছে। এরা নিজেরা বিপদগামী হয়েছে প্রথমেই। দল্লু মিন ক্বাবলু, আল্লাহ বলছেন যে ওরা আগেই পথভ্রষ্ট হয়েছে, যেদিন থেকে ওরা তরিকা তৈরি করেছে, তিস্তি বনে গেছে, কাদেরি বনে গেছে, নকশাবন্দি বনে গেছে, দল্লু মিন ক্বাবলু, সেদিন থেকে গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, মানুষকে গোমরা করেছে, এরপরে আল্লাহ রাস্তা থেকে সরে গেছে, এখন মানুষকে গোমরা করার পায়তারা করছে। আল্লাহ তাআলা এরপরে বলছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, এদেরকে লানত করা হয়েছে, অভিশাপ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সূরা মায়েদার 116 নম্বর আয়াতে 17 নম্বর আয়াতে বলেছেন, মা ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঈসাকে জিজ্ঞেস করবেন, ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মারইয়ামকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, একজন নবীকে পর্যন্ত জিজ্ঞেস করবেন, আনতা কুলতালিন নাসে, তুমি কি মানুষকে বলেছো, ইত্তাখিজুনি ওয়া উম্মি ইলাহাইন মিন দুনিল্লাহি, এ দুনিয়ার লোক সকল, তোমরা আমাকে এবং আমার মাকে আল্লাহর পরিবর্তে আল্লাহ মানো, আল্লাহর অংশ মানো, আল্লাহর পুত্র মানো, এগুলো কি বলেছো? আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ঈসা আলাইহিস সালাম বলবেন, ক্বালা সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন, আমি এমন কথা বলতে পারি না যেই বিষয়ে আমার অধিকার নেই। ইন কুনতু কুলতুহু, আমি যদি বলি থাকি, ফাকাদ আলিমতাহু, আপনি তো অবশ্যই জানতেন, আপনি জানেন, তাআলামু মা ফি নাফসি, আল্লাহ আপনি তো আমার দিলের মধ্যে কি আছে তা জানেন, ওয়ালা আলামু মা ফি নাফসিকা, আপনার নফসের মধ্যে কি আছে, দিলের মধ্যে কি আছে আমি জানি না, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি তো গায়েবের ইলম রাখেন, গায়েবের ইলম রাখেন কে? না নবীরা, মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি, ঈসা আলাইহিস সালাম আরো বলবেন মা কুলতু লাহুম, আমি তাদেরকে কিছু বলি নাই, ইল্লা মা আমারতানি বিহি, আপনি আমাকে যা বলার জন্য বলেছেন আপনার নির্দেশ ছাড়া আমি কোনো কথা তাদেরকে বলি নাই। আর কি বলেছে, আনে আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি আমার রব তোমার রব, আমার বাপ না, আমার রব তোমারও রব, সে আল্লাহর ইবাদত করো। ওয়া কুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, আমি যতদিন পর্যন্ত তাদের মধ্যে ছিলাম অতদিন পর্যন্ত আমি তো দেখেছি, আমি যা বলেছি তাই। ফালাম্মা তাওয়াফাইতানি, আপনি যখন আমাকে অফার দিয়েছেন, মৃত্যু দিয়ে আমাকে তুলে নিয়েছেন, কুনতা আনতার রাকীবা আলাইহিম, এরপর তো আপনি তাদের উপরে দেখাশোনা করেছেন, আমি তো আর কিছু জানি না। কি সুন্দর উত্তর দিয়ে নবী স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোন শরিয়াহ ভিত্তিক কোন কথা তৈরি করে বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে যা ওহী করা হয় ওহির মাধ্যমেই বলেন। আরো কঠোর ভাবে বলা হয়েছে, ওয়ালাউ তাকাব্বাল আলাইনা বাযুল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা কিছু কথা আমার পক্ষ থেকে মন গড়া তৈরি করে বলতো, লাখাজনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাতকে চেপে ধরতাম, সুম্মা লাকাতানা আনহুল ওয়াতিন, এরপরে তার গর্দানের সাহারা কেটে ফেলতাম, ফামা আনহু ফামা, তোমাদের মধ্য থেকে ফামা লাকুম আনহু মিন বিহাজিজিন, তোমাদের থেকে কোনো ব্যক্তি তা বাধা দেওয়ার মতো ছিল না। এত কঠোর ভাবে বলছেন। আজকে আমাদের সমাজে একদল মানুষ তৈরি হয়েছে যারা মানুষকে শিখায় আমাদের নবী কি মানুষ ছিলেন, আমাদের নবী কি মানুষ ছিলেন, তাহলে আমরা জিজ্ঞেস করতে চাই কি ছিলেন, ফেরেশতা ছিল? যদি ফেরেশতা বলা হয় তাহলে কি আল্লাহর নবীর মর্যাদা বড় হবে না ছোট হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বাধিক সম্মানিত করেছি আল্লাহর মখলুকের মধ্যে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর রূপ দিয়ে আকৃতি তৈরি করেছি। এই মানুষের থেকে যদি আল্লাহর নবীকে বাতিল করা হয় তাহলে দুই দিকে যাওয়া যেতে পারে, হয়তো বলবেন উপর দিকে আল্লাহ, আর নইলে বলবেন নিচের দিকে ফেরেশতা বা অন্য কিছু। যদি নিচের দিকে যায় ফেরেশতা বা জিন বলা হয়, এতে নবীর মর্যাদা বড় হবে না ছোট হবে? আর যদি মানুষের থেকে উপরে যাওয়া হয়, আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, তাহলে শিরিক করা হবে, কি করা হবে? এই জন্যই মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহর নবীকে নিয়ে বাড়াবাড়ি যারা করেছে তারা কতগুলো জাল হাদিস ভুয়া হাদিস তৈরি করেছে, আমি সেইগুলো আগে আলোচনা করে তারপরে বিষয়গুলো ক্লিয়ার করতে চাই। আমাদের নবী মানুষ ছিলেন কিনা, আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি, আমাদের নবী আলেমুল গায়েব ছিলেন কিনা, ইনশাআল্লাহ পর্যায়ক্রম আলোচনা হবে। আমাদের সমাজে আল্লাহর এই নবীর জন্মের মাস এলে পরে বিভিন্ন জাল হাদিস তৈরি করা হয়, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি আমার নামে আমার উপরে মিথ্যা কথা বলে, আমি বলি নাই এমন কথা তৈরি করে আমার নামে চালিয়ে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা অবশ্যই জাহান্নামের আগুনে বানিয়ে নেয়। জাল হাদিস এত বড় কঠিন জিনিস। হাদিসটা আছে সহিহ মুসলিমের 4 নম্বর হাদিস, সহিহ বুখারী 107 নম্বর হাদিস, তিরমিজির 2659 নম্বর হাদিস, আবু দাউদের 3653 নম্বর হাদিস। এমনি ভাবে আরো একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন, আমার নামে মিথ্যা বলা অন্য কারো নামে মিথ্যা বলার মতো নয়, অন্য কারো নামে যদি মিথ্যা কথা বলো সেটা সাধারণ বিষয়, এর দ্বারা কোনো উম্মার ক্ষতি হয় না, কিন্তু যদি বলা হয় আল্লাহর নবী বলেছেন অথচ আল্লাহর নবী বলা হয় নাই, তাহলে দুইটা জিনিস হয়ে যায়, এক হচ্ছে আল্লাহর নবীর নামে যখন বলল নবী বলেছেন অথচ নবী বলেন নাই, তাহলে সেই নবী নিজে হয়ে গেল, নিজে নবী দাবি করলো, আর দুই নাম্বার ক্ষতি করলো আল্লাহর নবীর নামে জাল হাদিস তৈরি করে, ভুয়া হাদিস তৈরি করে, নিজে একটা শরিয়া তৈরি করে ফেলেছে। এই কারণে সহিহ বুখারীর 1291 নম্বর হাদিসে বলা হয়েছে, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদিন, আমার নামে মিথ্যা বলা অন্য লোকদের নামে মিথ্যা বলা সমান নয়, আমার নামে মিথ্যা বললে শরিয়া হয়ে যায়, আমার নামে মিথ্যা বললে যে বলে সে নবী হয়ে যায়, মিথ্যা নবী দাবিকার হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এরকম মিথ্যা হাদিস তৈরি করে সে যেন তার ঠিকানা আগুনে নির্ধারণ করে নেয়। বুখারীর 1291, মুসলিমের 5 নম্বর, মুসনাদ আহমদের 18140 নম্বর হাদিস। এমনি ভাবে এই জাল হাদিসগুলো তৈরি করে কারা? এক শ্রেণীর পিশাবেরা, এক শ্রেণীর বুজুর্গেরা। বুজুর্গ বলেছেন, সুফি সাহেব বলেছেন, মুরব্বী বলেছেন, মুসলিম শরীফের 44 নম্বর হাদিস খুঁজে দেখুন, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেন, লাম নারা আস-সালিহিন ফি শাইইন আকযাবা মিনহুম ফিল হাদিস, সালিহিনদেরকে, বুজুর্গ লোকদেরকে, পীর সুফিদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায় অন্য কথাবার্তা তারা এত মিথ্যা বলে না, বিশ্বেরা এমনি মিথ্যা কম বলে, তাবলিগদারকে এমনি মিথ্যা বলে নাকি, খুব কম বলে, দেখবেন খুব আমল ভালো করে, তারা নম্রভাবে চলে, কত সুন্দর করে, এই কারণে মানুষ তাদের দিকে আকৃষ্ট হয়, কিন্তু যখন ফাজাইলে আমাদের হাদিস নিয়ে বসে তখন দেখবেন কি ফাজলামির হাদিসগুলো পড়ে, এটা ফাজাইলে আমল না, ফাজলামির আমল। এই ফাজলামি আমলের কিতাবে এত ভুয়া কাহিনী, প্রথম দিকে কিছু হাদিস সহি আছে, কোরআনের কিছু আয়াত সহি আছে, এগুলোর আয়াতের অর্থ তারা বিকৃত করে দিয়েছে, এরপরে শুরু হয় কাহিনী, বিভিন্ন বুজুর্গের কাহিনী, অমুকে স্বপ্নে দেখলো এই হচ্ছে, অমুকে দেখে হজ করতে গেলে আল্লাহ নবী হাত বাড়িয়ে দিয়েছেন 90,000 লোক দেখেছে, অমুকে বৈশা বৈশা দেখে কাশ্ম খোলা তার মায়ের কবর আদাব হচ্ছে, কেউ আবার এক খতম হাড়ি ভরা ছিল সেখানে এক খতম দিয়ে দিল কবর আদাব বন্ধ হয়ে গেছে, এইরকম হজের কিতাব দেখেন, ফাজাইলে আমাদের কিতাব, এরকম ভাবে ফাজাইলে দুরুদের কিতাব, এই কিতাবগুলোতে এত আজগুবি যাহা মিথ্যা কাহিনী দিয়ে পরিপূর্ণ করা আছে, যেইগুলো শুনে শয়তান পর্যন্ত পালিয়ে যায়। ভাইয়েরা আমার, আমাদের মনে রাখতে হবে, এই কারণেই ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাই মুকদ্দমায় মুসলিম পরিষ্কার বলে দিয়েছেন, আমি হাদিস নাম্বার উল্লেখ করছি সহিহ মুসলিম মুকদ্দমার ভিতরে 44 নম্বর হাদিস, আন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান নবীহি ক্বাল লাম নারা আস-সালিহিন ফি শাইইন আকযাবা মিনহুম ফিল হাদিস, আমি সালিহিনদেরকে, বুজুর্গ লোকদেরকে, পীরসাবদেরকে, ওই মুরব্বীদেরকে হাদিসের বেলায় যত মিথ্যা বলতে দেখা যায় সাধারণ কথাবার্তা তারা এত মিথ্যা বলে না। আপনাকে পরিষ্কার হতে হবে, অন্ধভাবে কারো তাকলিদ করা জায়েজ নেই, অন্ধভাবে কারো কথা মানা যাবে না। আমার দলের মুরব্বী বলেছেন, আমাদের সমাজে একটা সাধারণ প্রবণতা আছে, অন্য লোকেরা যদি বেদাত করে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার, আর নিজেরা বেদাত করলে সেগুলোকে তাবিল করে ঘুরিয়ে পিছিয়ে জায়েজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়, এটা মনে রাখতে হবে। মুসলিমের আরো একটা হাদিস, সহিহ মুসলিমের 45 নম্বর হাদিসটা ও তার পরে হাদিসটা এরকমই, লাম তারা আহলাল খায়র ফি শাইইন আকযাবা মিনহুম ফিল হাদিস, তুমি বুজুর্গদেরকে হাদিসের ব্যাপারে যত মিথ্যা বলতে দেখবে অন্য ব্যাপারে তারা এত মিথ্যা বলে না। ক্বালা মুসলিম ইয়াজরি আল কাযিব আলা লিসানিহিম, তাদের মুখে মিথ্যা জারি হয়ে যায়। ওয়ালা ইয়াতাআম্মাদুন আল কাযিব, তারা ইচ্ছা করে মিথ্যা বলে না, বরং তারা বলে অন্য কারণে। কেন বলে তার ব্যাখ্যা এসেছে আযওয়ালা আল সিরাতিন সুন্নাতিন নবী মুহাম্মদ ইয়া কিতাবে লিখেছে ইবনে হযরত কালানি, তিনি বলেন ওয়াকাদ ইখতাররা কওমুন মিনাল জাহালা, একদল সুফি একদল মূর্খ পণ্ডিতেরা ধোকা খেয়েছে। ফাওয়াদউ আহাদিস আত-তারগিব ওয়া আত-তারহিব, তারা তারগিব ও তারহিবের হাদিস তৈরি করে, মানুষকে দিনে পথে আনার জন্য জাল হাদিস তৈরি করে, উদ্বুদ্ধ করার জন্য। এভাবে তারা বলে অকল লাম নাকযিব আলাইহি, আমরা আল্লাহর নবীর আলাইহি বলি নাই লাহু বলেছি। আরবি গ্রামার যারা যারা তারা জানে, আল্লাহ আছে বিপরীত বোঝাবার জন্য, লাম আছে পক্ষে বোঝাবার জন্য। তো আল্লাহর নবী বলেছেন আলাইয়া, কাজী লাহু হলে অসুবিধা নাই, পক্ষে হাদিস তৈরি করা যাবে। দেখেন কি রকমের শয়তান তাদেরকে সাজিয়ে দিয়েছে। এই জন্য তারা তারগিব উৎসাহমূলক হাদিস তৈরি করা জায়েজ বলে, তারহিব মানুষকে ভয় দেখানো জাহান্নাম থেকে ভয় দেখাবার জন্য জাল হাদিস তৈরি করে বলে। দেখবেন যে কি কোটি কোটি ক্যালকুলেটর নিয়ে বসে, আর ওদের মধ্যে ইঞ্জিনিয়ার বেশি, তো ইঞ্জিনিয়াররা কি করে বসে বসে এই কম্পিউটার তৈরি করে, আর এবার হিসাব করে কত কোটি বানানো যায় তাকে পারমাণবিক বোমার মতো। এরকম ভাবে কোটি কোটি সওয়াব, এটা মনে রাখতে হবে। যেখানে যেটা আল্লাহর রাসূল সাল্লাম ঘোষণা করেছেন, যেখানে যেটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওটা ওরকম থাকবে, এর থেকে বাড়ানো যাবে না কমানো। কিছু হাদিসকে ঘুরিয়ে দেওয়া হয়, এক সকাল এক বিকেল আল্লাহ রাস্তায় ঘোরাঘুরি করা দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার উত্তম হাদিস সহি বুখারি মুসলিম সহ হাদিসের সব কিতাবে আছে। ওনাদের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা অন্ধ অনুসরণ করবেন না, নিজের জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করবেন না। দিনের মেহনত আপনি করেন ভালো কথা, সকালবেলা মানুষদেরকে ঘুম থেকে জাগিয়ে নামাজে ডাকেন ভালো কথা, স্কুল কলেজের ছেলেদেরকে আপনারা নামাজের দিকে আহ্বান করেন এটা ভালো কথা, দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করে আমি প্রশংসা করছি। আপনারা বাড়ি ঘর ত্যাগ করে গাঠি বস্তা নিয়ে কত কষ্ট করে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েন ভালো কথা, এত কষ্ট করছেন, এই কষ্ট যাতে বৃথা না যায় সেজন্য নসিহা দিচ্ছি আপনাদেরকে। আপনাদের সঙ্গে শত্রুতা করার উদ্দেশ্য না, আপনাদের বিরুদ্ধে আমাদের শত্রুতা করার উদ্দেশ্য না। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আপনাদেরকে যেটা বলছি তা হচ্ছে এই হাদিসের সব কিতাবগুলো খুলে দেখুন, প্রত্যেকটা কিতাবে এই হাদিসটাকে কিতাবুল জিহাদে উল্লেখ করা হয়েছে। লাগাদওয়াতুনা ও রওহাতুন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে কাটানো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু তার উত্তম। হাদিস সহি, ব্যাখ্যা ভুল, কথা ঠিক মতলব খারাপ, কথা ঠিক মতলব খারাপ, নিজেদের মতলবের দিকে ঘুরিয়ে দেওয়া হল আল্লাহ নবীর হাদিসকে। এই কাজগুলো এই লোকগুলো করে, আমাদের ভাইদের মনে রাখতে হবে এই ঘুরানো ফিরানো কাজ জাল হাদিস তৈরি করা এটা সুফিরা বৈধ মনে করে। দাইলামির একটা হাদিসে 5 নম্বর খণ্ডে 227, এরকম ভাবে আরো কতগুলো হাদিস আছে, তারা এরকম হাদিস তৈরি করে করে জায়েজ বলে। এবারে আল্লাহর নবীর মহব্বতের নামে অনেকগুলো হাদিস আমাদের সমাজে চালু আছে, আপনারা প্রায়ই শুনবেন। এই মৌসুমে শীতকালে আমাদের দেশে বক্তারা ওয়াজ মাহফিলের সিজন মনে করে, আমিও যে একসময় করি নাই তা না, এটা ভালো ব্যবসা। মানুষ তিনটা জিনিস বেশি চায়, ভালো খাবার চায়, নগদ পয়সা চায়, আবার সুনাম চায়, মান মর্যাদা সুনাম চায়, সব মানুষই চায়। ওয়াজ মাহফিল করতে গেলে তিনটা একসাথে পাওয়া যায়, সুনাম পাওয়া যায়, বাহবা পাওয়া যায়, এরপরে ভালো খাওন পাওয়া যায়, এরপরে আসার সময় পয়সা পাওয়া যায়। 10,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী, জনপ্রিয়তা অনুযায়ী কন্ট্রাক্ট করা হয়। অনেকে আছে মাহফিল দেয় কিনা সেজন্য আগে বলে অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, এইভাবে শর্ত লাগিয়ে দেওয়া হয়। অথচ সূরা ইয়াসিন পড়ুন, পরিষ্কার বলা আছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান, তোমরা অনুসরণ করো ওই সমস্ত লোকদের, লা ইয়াসআলুকুম আজরান, যে তোমাদের কাছে বিনিময় চায় না, দাওয়াতের বিনিময় পয়সা চায় না। অহুম মুহতাদুন, এবং তারা হেদায়েত প্রাপ্ত। দুইটা শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে সে দাওয়াতের কাজ করবে, এর বিনিময়ে কোনো আজর চাবে না, পয়সা চাবে না, এরকম ভাবে শর্ত লাগাবে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে পয়সা চায় না, আবার গোমরা। কারণ প্রথমটা দিয়ে তো ওই লোকগুলো খুশি হয়ে গেছে যে আমরা তো পয়সা চাই না, কিন্তু সাথে শর্ত আছে অহুম মুহতাদুন, ওরা হেদায়েতের উপরে থাকতে হবে। এই দুই শর্তের কোনো একটা যদি বাদ যায়, তার কথা যত সুন্দর হোক শোনা যাবে না। সুতরাং কোনটাকে যে সমস্ত বক্তারা ওয়াজ করে, পয়সা নিয়ে যারা ওয়াজ করে শর্ত লাগায়, এমনি যাতায়াত ভাড়া দেয় সেটা আমি আপত্তি করছি না, কিন্তু যারা শর্ত লাগায় এত টাকা দিতে হবে কন্ট্রাক্ট করে, কোরআনের সূরা ইয়াসিনের এই আয়াত অনুযায়ী তাদের বক্তব্য শোনার কোন অধিকার মুসলিমদের নাই। ভাইয়েরা আমার, এই লোকগুলো জাল হাদিস তৈরি করে। আল্লাহর নবীর নামে এই সিজনে দেখবেন ওয়াজ শুরু হয়ে গেছে, লাউলাকা মা খালাকতুল আফলাক, হে নবী আপনাকে সৃষ্টি কর না করলে কিছুই সৃষ্টি করতাম না। এইটার আবার ফার্সি কবিতা আছে, মোহাম্মদ রা খোদা পয়দা না করতে জমিন ও আসমা পয়দা না করতে, মোহাম্মদকে যদি খোদা পয়দা না করতো আসমান জমিন কিচ্ছু পয়দা করতেন না। আল্লাহ কি বলছেন কথা? ভাইরা আমার, যার হাদিস তৈরি করলো, এই হাদিসের কোন ভিত্তি নেই, মওদুউল্লাহ আসতারাহু, গ্রহণযোগ্য সমস্ত মহাদ্দেসিনদেরকে জাল বলেছে, ভুয়া বলেছে। এই জাল হাদিসটা তৈরি করেছে দাইলামি, দাইলামি একটা কিতাব আছে, সুফিদের যত হাদিস যত ভুয়া হাদিস সব দেখবেন রেফারেন্স দেয় কিসের, দাইলামি। এই দাইলামি একজন লোকের নাম, চিশতি কাদেরী নকশাবন্দি, এরকম যখন দেখবেন বুঝুন এই লাইনের লোক দাইলামি। এই দাইলামি তৈরি করেছে হাদিসটাকে। আরো একটা হাদিস দেখবেন সুফিদের প্রায় বইতে আছে, আল্লাহর নবীকে কিরকম ভাবে তার আল্লাহর অংশ বানাচ্ছে, শুনুন হাদিসটা, আপনারা শুনবেন আগের থেকে লম্বা হাদিস, আবার মনে করবেন না যে সহি হাদিস বলতেছে, সুবহানাল্লাহ বলে বার, কারণ হাদিস তো এদের তৈরি করলে বুঝাই যায়, রং ঢং বেশি থাকে। আমি একটা কথা প্রায় বলি, অনেকে লুচ্চামির অভ্যাস আছে, ঘরে হালাল বউ থাকা সত্ত্বেও নিজের ঘরে হালাল বউ আছে, দেখতে শুনতে সুন্দরী, তারপরেও লুচ্চামির অভ্যাস আছে, রাস্তার কালা ভাইয়ে লোক দেখলেও তাকে উত্তপ্ত করে, অথচ তার বউ অনেক সুন্দরী। এই লুচ্চামি অভ্যাস যাদের আছে, তারা কোন সময় নিজের হালালটা দিয়ে তৃপ্তি বোধ করে না, হারামের মধ্যে মজা বেশি পায়। ঠিক এরকম ভাবে আমাদের সমাজে একদল পীরের মুরিদ, একদল মূর্খ লোক আছে, কোরআন এবং হাদিসের সহি কথা বললে তাদের ভালো লাগে না, আর যে জাল হাদিস ভুয়া কাহিনী রস দিয়ে সুর দিয়ে সাজিয়ে গুছিয়ে নাটকের মতো বলা যায়, তাহলে মাশাআল্লাহ খুশিতে বাঘ বাঘ হয়ে যায়। এইরকম নাট্যকার বাংলাদেশে বহুত আছে, এরকম কণ্ঠশিল্পী বাংলাদেশে বহুত আছে, দেখবেন এমনি দুরূদ শরীফ হাদিসে বর্ণের দুরূদ শরীফ পড়লে মজা লাগে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, মানুষ এটা পড়লে মানুষ সাথে সাথে পড়ে না। আর যদি বলা হয় মহব্বতের সঙ্গে পড়ুন, সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে বাল্লাগাল্লি উলা বিকামালিহি, দেখবেন যে লগে লগে পড়া শুরু হয়ে গেছে সবাই, অথচ বালাগার উলা কোন দুরূদ শরীফ। এটা ইরানের একজন কবি ছিল শেখ সাদি, তার তৈরি করা কবিতা, এই কবিতা মানুষের মধ্যে যতটা স্থান লাভ করেছে, আল্লাহর নবীর নিজে শিখানো দুরূদ সে পর্যন্ত স্থান লাভ করতে পারে নাই। কারণ ওই একটাই, হারামে মজা বেশি, হালালে কি নাই, সহিটার মধ্যে মজা লাগে না, বানানোর মধ্যে কি লাগে, আল্লাহর নবীর শিখানো অজিফা আছে, সকাল সন্ধ্যার দোয়া, ঘুমানোর দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, বিকেলের দোয়া, সূর্য ডুবার সময় দোয়া, নামাজের পরে দোয়া, এই দোয়া নামাজের পরে কি দোয়া আছে আপনারা প্রতি জুমায় আমাদের বাচ্চারা বলে আপনারা শুনেন, কিতাবুদ্দোয়া আমি লিখে দিয়েছি সবগুলো, এইটা পড়লে মজা লাগে না, পড়ে নাকি? আর ইমাম সাহেব সুর দিয়ে আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা একটা দোয়া পড়লো, সবাই মিলে মোনাজাত ধরলো, বিদআত করলো, নবী যেটা করেন নাই, হাদিসে নাই, কোরআনে নাই, এটা করলে সবাই খুশি হয়ে যায়। কারণ সুন্নাতে মজা লাগে না, মজা লাগে কিসে? আমি এর চেয়ে জঘন্য কোন দৃষ্টান্ত দিতে পারি নাই, সেই জন্য এই বন্ধুই বললাম। যদি এর চেয়েও খারাপ কোন দৃষ্টান্ত থাকত, একটা শুকর, একে যদি গোসল করানো হয়, সাবান দিয়ে গোসল করান, আতর গোলাপ লাগান, এরপরে বাগানে ছেড়ে দেন, সে বাগানে গিয়ে ফুলের গ্রান নিবে না পায়খানা তালাশ করবে? ও পায়খানাই তালাশ করবে, কারণ শুকুরের অভ্যাস হচ্ছে পায়খানা তালাশ করা। ঠিক এরকম ভাবে আপনি কোরআন হাদিস দিয়ে যত বুঝালেন, এক শ্রেণীর গোমরা পীরের গোমরা মুরিদ অথবা মূর্খ লোকের আছে, কোরআন হাদিসকে তারা মানতে রাজি না, তালাশ করে কোন জায়গায় কোন দরগা আছে, শাহ চন্দ্রপুরি আছে, আলুপুরি, পেঁয়াজপুরি, চন্দ্রপুরি, অলিপুরি, গলিপুরি, ডালপুরি, যত পুরি আছে, এইসব পুরিরাই ইসলামের সর্বনাশ করেছে, পুড়ে ফেলেছে। ভাইয়েরা আমার, জাল হাদিস তৈরি করেছে, শুনুন। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা ওয়া উম্মি, জাবির থেকে বলি, জাল হাদিস কি সুন্দর করে সাজাইছে, শুনুন। জাবির বললেন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার মা বাপ আমার উপরে কুরবান হোক, আন আখবিরনি আন আব্বালে শাইইন খালাকাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন এই ব্যাপারে আমাকে বলুন। ক্বালা, আল্লাহর নবী বললেন, জাল হাদিস, ইয়া জাবের, হে জাবের, ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা আশিয়াই নূরা নবিয়্যিকা মিন নূরিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তৈরি করেছেন তার নিজের নূর দিয়ে, ফাজালা যালিকা নূরা ইয়াদুরু ফিল কদরে হাইসু শা আল্লাহ, এরপরে সেই নূর যতদিন ইচ্ছা ঘুরতে রয়েছে, ঘুরতে রয়েছে কাউনের মধ্যে, ঘুরতে রয়েছে, ওয়ালাম ইয়াকুন ফি যালিকা ওয়াক্তে লাওহান ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা মালাকুন ওয়ালা সামান ওয়ালা আরদুন ওয়ালা সামা শামসুন ওয়ালা কামারুন ওয়ালা জিন্নি ওয়ালা ইনসি, এই সময় কোনো লৌহ কলম ছিল না, চন্দ্র সূর্য ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, আসমান জমিন ছিল না, সূর্য চন্দ্র ছিল না, জিন ইনসান কিচ্ছু ছিল না, এই সময় তোমার নবীর নূরকে তৈরি করেছে আল্লাহর নূর দিয়ে। এরপরে ফালাম্মা রাদা ইয়াখলুকাল খালকা, আল্লাহ তাআলা যখন অন্য অন্য মাখলুক সৃষ্টি করার জন্য পরিকল্পনা করলেন, কসামা যালিকা নূর আরবাতা আজাইন, ওই নূরটাকে আল্লাহ তাআলা চারটা ভাগে ভাগ করেছেন। এরপরে ফাখলাকা মিনাল জুজিল আব্বালিল কলম, প্রথম অংশ দিয়ে কলম তৈরি করেছেন, অমিনাস সানিয়াল লৌহু, দ্বিতীয় অংশ দিয়ে লৌহ তৈরি করেছেন, অমিনাস সালিসাল জান্নাত ওয়ান নার, আর তৃতীয় অংশ দিয়ে জান্নাত জাহান্নাম তৈরি করেছেন, সুম্মা কাসামার রাবি আরবাত আজাইন, এরপরে চার নম্বরটাকে আবার চারটে ভাগ করেছেন, ভাগ করে তারপরে ফাখলাকা মিনাল আব্বালে নূর আফসাল মুমিনিন, প্রথম অংশ দিয়ে মুমিনদের চোখের নূর তৈরি করেছেন, আমিনা সানি নূরা কুলুবিহিম, আর দ্বিতীয়টা দিয়ে মুমিনদের কলবের নূর তৈরি করেছেন, আর তা হচ্ছে মারেফাত, ওহ মারেফাতুল্লাহ, আমিনা সালিসে নূর ইনসিহিম, আর তিন নাম্বারটা দিয়ে তৈরি করেছেন তাদের নূরে উনস, আল্লাহর সঙ্গে মহাব্বতের নূর, এরপরে চার নাম্বারটা দিয়ে তৈরি করেছেন কাশফুল খফা, চার নাম্বার দিয়ে তৈরি করেছে লেখা হয় না এখানে, তো এরকম ভাবে এইভাবে তাকসিম করেছে এই হাদিসটা তারা তৈরি করেছে, কাশফুল খফা ও মুজিলুল আলবাস নামে একটা কিতাব, ওখানে বলা হয়েছে যে ফিমা ইস্তাহামিন আলা হাদিস আল আনসারাতিন নাস লিশাইখ ইসমাইল আল আজলুনি, এই কিতাবে আনা হয়েছে এই হাদিসটা সম্পর্কে, মুহাদ্দিসিন কিরাম বলেছেন হাযাল হাদিস মাকযুবুন লা আসলাহু, এই হাদিসটা মিথ্যা, এর কোনো ভিত্তি নেই, আল্লাহর নবীর নামে তৈরি করা হয়েছে। এরকম ভাবে মুসনাদে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দেওয়া হয়েছে, অথচ সেই কিতাবটা নাই, মিথ্যা তৈরি করা হয়েছে, ওয়ালা রাওয়াহু আনহু আহাদু মিন উলামা আল মুতাদবিহিম, গ্রহণযোগ্য কোন আলেম এটা বয়ান করেন নাই, কামা আন্নাহু লাইসা মাওজুদান ফি আইয়্যি মিন কুতুবিল সুন্নাতিল মুতামাদা, গ্রহণযোগ্য কোন কিতাবে এটার কোনো অস্তিত্ব নেই। এই কিতাব দিয়ে এই হাদিস জাল হাদিস তৈরি করে এই যে ভাগ করলো, প্রথমে আল্লাহর নূর থেকে নবীর নূর, সেই নূরকে চার ভাগ করলো, সেই চার ভাগের এক ভাগ দিয়ে আবার বিভিন্ন ভাগ তৈরি করলো, এইভাবে সব তৈরি করলো, এইভাবে সব মিলে আল্লাহ, সব মিলে কি হিন্দুদের সর্বেশ্বরবাদ এইভাবে তৈরি করেছে যে সবকিছুই আল্লাহ, কারণ এইভাবে আল্লাহর অস্তিত্ব থেকে সব অস্তিত্ব। এই জন্য বলে নকি খোদার নূরে নবী পয়দা, নবীর নূরে সবই পয়দা। এই জাল হাদিসকে কেন্দ্র করে এরকম অনেক স্লোগানে যদি তৈরি করেছে, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হচ্ছেন এক ও একক, তার কোনো অংশ নাই, আল্লাহর অংশকে বিভক্ত করা যায় না, আল্লাহর কোনো অংশ ছুটা যায় না, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সাদৃশ্য কিছু নেই, লাইসা কামিসলি শাইউন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই লোকগুলো অনেক জাল হাদিস আরো তৈরি করেছে নবীর শানে। নবীর শানে কি বলছে আল্লাহর নবী কি বলেছেন, আনা আহমদ বেলা মিম, আনা ও আনা আরব বেলা আইন, আমি আরব তবে আইন ছাড়া, আইন র বা মানে আরব, আইন বাদ দিলে কি থাকে, তার মানে তারা বলতে চায় যেহি খোদা সেহি মুর্শিদ সেহি মোহাম্মদ। আনা আরব বেলা আইন, আমি আরব আইন ছাড়া, আইন ছাড়া আরবের আইন বাদ দিলে থাকে রব, মানে আমি রব। এমনি ভাবে আনা আহমদ বেলা মিম, আমি আহমদ তবে মিম ছাড়া, আহমদ মিমটা বাদ দেন কি থাকবে, আহাদ, আমি আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ কার নাম, আল্লাহর নবী নাকি বলেছেন যে আমি আহমদ মিম ছাড়া, আমি আরব র আইন ছাড়া। আর এই কারণে কোন কবিরা তর্জমা করেছেন আহমদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সে ঠাই করছে বিরাজ আহাদ নিরঞ্জন। আহমদের মিমটা বাদ দাও তাহলে ওই আহমদের মধ্যেই আহাদ আছে, আহাদে আহমদ মাইজবান্ডার বইতে আছে, গান আছে আহাদে আহমদ, মানে আহাদ আর আহমদ একই জিনিস। এইভাবে আল্লাহর সঙ্গে নবীকে মিলিয়ে দেওয়া হয়েছে। আমি এই জন্য শুরুতে বলেছি ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে আল্লাহর পুত্র বলেছে, আর আমাদের এই আশেকে রাসুলেরা আল্লাহর পুত্র বানায় না, আল্লাহর সঙ্গে মিলিয়ে দিয়েছে, আল্লাহ বানিয়ে দিয়েছে। এজন্য মনে রাখতে হবে আরো কত জাল হাদিস আমি কয়টা শোনাবো, এরকম ভাবে বহু জাল হাদিস তৈরি করে এই উম্মতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। একটা সহিহ হাদিস আছে, কুতিবুত নবী ইয়ানা আদামু বাইনাল মাই ওয়াত্তিন, আমি আল্লাহর কাছে নবী লিখিত যখন আদমের অস্তিত্ব ছিল মাটির ভিতরে, সেটাকে জাল হাদিস তৈরি করে বলা হয়েছে কুনতু নবীন, আমি নবী ছিলাম তখন। আল্লাহর নবীকে কি জানানো হয়েছিল, আল্লাহর নবীকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত জানানো হয় নাই, সরাসরি অনেকগুলো হাদিস আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জানলেন, এমনকি নবুয়ত প্রাপ্তির পরেও আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে এলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিয়ে গেলেন সেই ওরাকা বিন নওফলের কাছে, ওরাকা বিন নওফল যখন বললেন এ তো সেই জিব্রাইল ফেরেশতা যে মুসার কাছে আসতো, হাদান নামুস, এ হচ্ছে নামুস ফেরেশতা, নামুস হেব্রু ভাষায় জিব্রাইলকে বলা হয়, এ হলো সেই নামুস বার্তাবাহক যে আল্লাহর পক্ষ থেকে মুসার কাছে আগমন করত। এরপরে সে ওরাকা বলেছিল, ইয়া লাইতানি কুনতু জাযান ইয ইখরিজাকা কওমুকা, হায় আফসোস আমি যদি তখন শক্তিশালী যুবক থাকতাম যখন তোমাকে তোমার লোকেরা বের করে দিবে, বের করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আওয়া মুখরিজিয়াহুম, আমাকে তারা বের করে দিবে? ওরাকা বলেছিল, হ্যাঁ হ্যাঁ, তুমি যে মিশন নিয়ে আগমন করেছো এই মিশন নিয়ে পৃথিবীতে যে কেউ আগমন করেছে তাকে বের করে দেওয়া হয়েছে, তার কওমের লোকেরা তাকে জুলুম করেছে, নির্যাতন করেছে, তোমাকেও তাই করা হবে। এর কিছুদিন পর ওরাকা মরে গেছে, আল্লাহর নবীর সঙ্গে সে আচরণ করা হয় নাই। আমাদের এই লোকগুলোর দাবি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানুষ ছিলেন নাকি, আল্লাহর নবীকে আগে তৈরি করা হয়েছে। সহিহ হাদিসে কি বলছে শুনুন, সুনানে তিরমিজির 3319 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আব্বালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলমকে, কাকে সৃষ্টি করেছেন, কলম। ফাকালা উক্তুব, আল্লাহ তাআলা বলেন লেখো, ফাকালা মা আক্তুব, কলম জিজ্ঞেস করলো কি লিখবো, ক্বালা উক্তুব আল কাদরা মা কানা ওয়া মা হুয়া কায়েনুন ইলাল আবাদ, লেখো যা হয়ে গেছে এবং স্থায়ীভাবে যা হবে তা সব লেখো। কলম সৃষ্টির ইতিহাস পাওয়া গেল। এরকম ভাবে হ্যাঁ এটা ভিন্ন বিষয়, আমি বিষয়গুলো ক্লিয়ার করছি, আকীদার বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোন অংশ নন, আল্লাহর মাখলুক, আর মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর পরে মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন কে? এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম। তবে আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না। আমি বুঝাবার জন্য বলেছি আল্লাহর পরে, নতুবা আল্লাহর পরে বলাটাও ঠিক না। কারণ কি ভালো করে বুঝুন, আপনি যখন বলবেন হুজুরের পরে এই লোকের স্থান, তার মানে হুজুরের সঙ্গে মিল আছে, মৌলিক বিষয় মিল, পরিমাণে বেশ কম, তখন বলা হয় তুলনামূলক। যদি দুইটা জিনিসের মৌলিক বিষয়ে এক হয়, পরিমাণে বেশ কম হয়, তখন বলা হয় কি, অমুকের পরে অমুকের স্থান। আল্লাহর সঙ্গে আল্লাহর নবীর কিরকম কোন মিল আছে? তাহলে নবীর পরে আল্লাহর স্থান এই কথার বলাটাও শিরিকের ঘেরান আসে। মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, এটা আমাদের পরিষ্কার আকীদা। আমরা এই কথা বলছি না যে তিনি আমাদের মতো একেবারে সাধারণ মানুষ, তিনি মহামানব, অতিমানব না, আবার এরা আবার অতিমানব বলে, মহামানব। আমি এটাকে উদাহরণ দিই এইভাবে, মুহাম্মাদুন বাশারুন লাকিন লাইসা কাল বাশার হুয়া ইয়াকুতুন ওয়া নাহনু কাল হাজার। রাস্তায় পাথর পাওয়া যায়, আর বাইতুল মুকাররামের কোটি কোটি টাকা দামের পাথরের দোকানে পাথর পাওয়া যায়, দুই পাথর কি এক? তাহলে বোঝা গেল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এটা প্রমাণ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি বলেছেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়েছেন, আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি বনি আদমের সন্তান, আদমের সন্তানদের মধ্যে আমি সর্দার, আমি আদমের সন্তানদের মধ্যে সর্দার, আদমের সন্তানদের মধ্যে এ কথা বলেন নাই, আমি আল্লাহর অংশ। আল্লাহ নবী বলেছেন আনা সাইয়্যিদু বুলদি আদম, আমি আল্লাহর আদমের সন্তানদের মধ্যে একজন সর্দার। হাদিসগুলো আমরা ইনশাআল্লাহ পরে আস্তে আস্তে আলোচনায় আনতেছি, ধারাবাহিক যে আলোচনা চলছে সেগুলোতে আসবে ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানুষ ছিলেন এবং সে কথাই বলেছেন, এই মানুষ রচনা না মানুষের রসুল পাঠিয়েছেন, কোরআনের বহু আয়াতের উপরে রয়েছে। কোরআনের এক একটা আয়াত শুনুন, সূরা কাহাফের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কুল হে নবী, আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করে বলুন, আপনাকে লোকেরা আল্লাহর অংশ বলছে, আপনাকে লোকেরা আলেমুল গায়েব বলছে, আপনাকে ইহুদি খ্রিস্টানদের চেয়ে এক ধাপ বাড়িয়ে আল্লাহর সঙ্গে মিলিয়ে দিচ্ছে, আপনি আপনার অবস্থান পরিষ্কার করে বলুন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, তোমাদের পিতামাতা আছে, আমারও পিতামাতা আছে, তোমরাও যেন খাওয়া দাওয়া করো, পেশাব পায়খানা করো, আমিও তাই করি। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের যেমন স্ত্রী সন্তান আছে, আমার স্ত্রী সন্তান আছে। ওয়ালা, কিন্তু পার্থক্য করছে এই, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আছে। এরকম ভাবে সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, খালি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সব নবীরা মানুষ ছিলেন। কোরআন বলছে, ক্বালাত লাহুম রুসুলুহুম ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, সমস্ত উম্মতকে, সমস্ত জাতিকে তাদের রসুলরা বলেছেন, ক্বালাত লাহুম রুসুলুহুম, তাদের রসুলরা বলেছেন, ইন নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তো তোমাদের মতই মানুষ, তোমাদের মতই। সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের সূরা আল মুমিনুন এর 23 নম্বরাতে বলা হয়েছে, কুফফাররা বলতো, মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম, এ কেমন মানুষ, তে তো তোমাদের মতো একজন মানুষ, ইয়াকুলু মিম্মা তাকুলুনা মিনহু, তোমরা যা খাও তা তার থেকে সেও খায়, ওই আশরাবু মিম্মা তাশরাবুন, তোমরা যা পান করো এর থেকে ওই সেও পান করে। ওয়ালা ইন আতাতুম বাশারান মিসলাকুম, তোমরা যদি তোমাদের মতো একজন মানুষকে মান্য করো, ইদাল্লা খাসিরুন, তাহলে ধ্বংস হয়ে যাইবা। এই কথা বলতো কারা? বোঝা গেল আজকে যারা আল্লাহর নবীকে মানুষ বলে স্বীকার করে না, আল্লাহর নবীকে মানুষ বলে আশ্চর্যবোধ করে, সেই লোকগুলোর পূর্বপুরুষদের নাম কি? যুগে যুগের কাফের এবং মুশরিকরা আকীদা পোষণ করেছে। এমনি ভাবে কোরআনের সূরা শুআরা এর 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, লোকেরা কাফের লোকেরা বলতো যে তুমি তো আমাদের মতো একজন মানুষ, ফাতি বি আয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নিয়ে আসো আমরা দেখতে পাই বা মানতে পারি। এই কথা বলতো কারা? শুধু তাই না, সূরা শুআরার 186 নম্বর আয়াতে বলা হয়েছে, কুফফাররা মজাক করত, মা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তুমি তো আমাদের মতো একজন মানুষ, ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, ফাসকিত আলাইনা কিসাবাম মিনাস সামা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি সত্যবাদী হও আসমান থেকে একটা টুকরা আমাদের মাথা ফেলাই দাও। এই রকম মজাক করত কারা? কাফেররা মনে করত মানুষ কেন আমার রসুল হবে। এখনো যারা আল্লাহর নবীকে মানুষ বললে আশ্চর্য হয়, সেই লোকগুলোর পূর্বপুরুষের নাম কি? কোরআনে পরিষ্কার বলা আছে কুফফাররা আশ্চর্য বোধ করত। সূরা ফুরকান পড়ুন 7 এবং 8 নম্বর আয়াত, তারা বলতো, ওয়াকালু মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এ কেমন রাসূল? মা লিহাদার রাসূল, এটা কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, এ খানা খায়, বাজারেও যায়। কোরআনের আয়াত, আল্লাহ পরিষ্কার করে বলেছেন কুফফারদের চরিত্র। এই কুফফাররা যুগে যুগে কথাই বলেছে, বর্তমানের কুফফাররা যেরকম বলে আগের যুগের কুফফাররা একই রকম বলেছে। কেমন রসুল? রসুল আবার খানা খায় নাকি? রসুলে বিয়ে করে নাকি? এক মৌলবী সাহেব মসজিদের ইমাম, তো বিয়ে করেছে, মিষ্টি নিয়ে আসছে মসজিদের মসজিদে, মুসলিমদের খাওয়াইবে। কয়েকজন মুসলিম বলে সর্বনাশ, ইমাম সব বিয়ে করেছে, নামাজই পড়বো না, চলে গেছে। কয়েকজন ভালো মুসল্লি, তারা বলল না না, ইমাম সব বিয়ে করলো, আমাদের মতো বিয়ে করে নাই, কাজে এই বিয়া আমাদের মতো বিয়া না, তোরা থাকো। কয়েকজন রইল, বছর খানিক পর ইমাম সাহেব আবার মিষ্টি নিয়ে আসছে, বাচ্চা হয়েছে। এখন ওই কয়েকজন বাকি আর কয়েছে, আরে বেটা মনে করছিলাম তুমি বিয়ে করেছো, আর একটা কয়েছো আমাদের মতো বিয়ে করেছো, তোর কাছে নামাজই পড়বো না। ভাইরা আমার, আমাদের সমাজে একদল মানুষ মনে করে রসুল কি মানুষ নাকি? রসুল মানুষ হবে কেন? কোরআন এদের চরিত্র সুন্দর তুলে ধরেছে। কোরআন বলছে, ওয়াকালু মা হাদার মা লিহাদার রসুল, এ রসুলের কি হলো, এটা কেমন রসুল? ইয়াকুলুত তাআম, ইয়াকুলু মানে খায়, আর তাআম মানে খাদ্য, ওয়ায়ামশি ফিল আসওয়াক, ইয়ামশি মানে চলে, আসওয়াক মানে বাজার, বাজারেও যায়, এ কেমন রসুল? লাউলা উনজিরা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাআহু নাযীরা, আচ্ছা যদি রসুল হয় তো তার সাথে একটা ফেরেশতা কেন চলে না? একটা ফেরেশতা তার সঙ্গে থাকবে, বলবে হ্যাঁ এ রসুল। আচ্ছা ফেরেশতা আসলে তো মানুষের শ্রদ্ধা আসবে। আল্লাহ দেখেন কি সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, অকালা জালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসুরা, জালেমরা বলে যে তো জাদুগ্রস্ত এক ব্যক্তি। সূরা আল ফুরকানের 7 এবং 8 নম্বর আয়াত পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুল করতেন, আল্লাহ কি ভুল করে নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরা বুখারী সহিহ বুখারীর 401 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহর নবী একবার সালাতে ভুল করে ফেললেন, একজন যুবক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ কি কমে গেছে না ভুল করেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাহু লাউ হাদাসা ফিস সালাতে শাইউন লানাবাতুকুম বিহ, নামাজে যদি নতুন কোনো ওহী নাযিল হয় তো আমি তোমাদেরকে বলবো, আর যদি না বলি তার মধ্যে ভুল করেছি। ওয়ালাকিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুল করো আমিও সেরকম ভুল করতে পারি। ফাইদা নাসিতু, যখন আমি ভুল করি, ফাযাক্কিরুনি, তোমরা আমাকে স্মরণ করাইয়া দিবা, আমাকে স্মরণ করাইয়া দিবা। সহিহ বুখারীর 401 নম্বর হাদিস, পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলছেন, হাদিসগুলো পড়বেন, কোন পীর কি বলল, কোন মিথ্যা ভণ্ড প্রতারক আশেকের রাসূল দাবি করে নিজের পকেট পূরণ করলো, হাতির মতো একটা বড়ি তৈরি করলো, দেখেন নাই? ঢাকার আশেকের রাসূল, বিশ্ব আশেকের রাসূল, নবীর সাহাবীরা খানা খাইতেন কম, এই খেতে খেতে কি একটা হাতির মতো বড়ি হয়ে গেছে, জল হস্তিও ফেল, এই জল হস্তি আর গন্ডার মার্কা লোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, শুনুন ভালো করে, হাদিসগুলো পড়ুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মামলা নিয়ে আসো, বিভিন্ন মুআমালা নিয়ে আসো, মুকদ্দমা দায়ের করো, ওয়ালাআল্লা বাদাকুম আলহানু বিহুজ্জাতিহি মিন বাদিন, তোমাদের মধ্যে এমন কিছু বাকপটু লোক আছে যারা একজনের চার একজন বেশি বাকপটু, কথা বেশি ভালো বলতে পারে, সাজি গুছি বলতে পারে, অনেক সময় এমনটা হয় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না, আর যে মিথ্যাবাদী সে কথা সাজিয়ে গুছিয়ে প্রমাণ পেশ করে সে কথা উপস্থাপন করে, এরকম হতে পারে। ফামান কযাইতু লাহু বিহাক্কি আখিহি শাইআন, এরকম কোন বাকপটু, এরকম কোন ব্যক্তির কথার ভিত্তিতে যদি আমি তোমাদের কারো হক অন্য কারো পক্ষে ফয়সালা দেই, তাহলে জেনে রাখো এটা তার জন্য হালাল হবে না। ফাইন্নামা আক্তাউ লাহু কিতআতাম মিনান নার, আমি তার জন্য আগুনের একটা টুকরো দিয়ে দিলাম, ফালা ইয়াখুযু, সেজন্য গ্রহণ না করে। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিলেন, আমার কাছে বিচার নিয়ে আসো, তোমাদের মধ্যে কেউ বাকপটু কথা বলে আমাকে হয়তো কি করবে, আমাকে বুঝিয়ে ফেলবে, আমি হয়তো রায় দিতে পারি তার পক্ষে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এখানে, আল্লাহ কি এরকম রায় ভুল দেয় নাকি? আল্লাহর অংশ বানিয়ে দিল। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবী রাসূলরা খাওয়া দাওয়া করেছেন, পেশাব পায়খানা করেছেন, আমাদের নবী পেশাব পায়খানা করতেন না, খাওয়া দাওয়া করতেন না, স্ত্রী ব্যবহার করতেন না? কোরআন বলছে, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মিনাল মুরসালিনা, হে নবী আমি আপনার আগেও যত নবী রাসূল পাঠিয়েছি, ইল্লা ইন্নাহুম লায়াকুলুনা ত্বাম, তারা সকলেই খাবার খেত, ওয়ায়ামসুনা ফিল আসওয়াক, তারা সকলেই বাজারে যেত, সকলেই। সুতরাং মনে রাখতে হবে, সমস্ত মুসলিমদের সহি মুসলিম যারা, সে মুসলিমদের উম্মতে ঐক্য হচ্ছে, এজমা হচ্ছে এই, আন্না রাসূলুল্লাহ আজমাইনা বাশারুম মিন জিনসিল মুরসালিলাইহিম, সমস্ত নবী রাসূলগণ মানুষ ছিলেন, যাদের কাছে নবী রাসূল পাঠানো হয়েছে তারা যেরকম ছিলেন সেরকম রাসূল পাঠানো হয়েছে। আল্লাহর নবী যদি ফেরেশতা হতো কুফাররা মজাক করত, সালমান ফার্সি থেকে হাদিস বর্ণিত, মক্কার কাফেররাও উপহাস করত, ইন্না হাযার রাজুল ইউআল্লিমুকুম কুল্লা শাই, তোমাদের নবী ওই ব্যক্তি মাশাআল্লাহ তোমাদের সব শিক্ষা দেয়, হাত্তাল খারাতা, এমন কি পেশাব পায়খানা করা, এটা মজাক করেছে, তোমাদের নবী তোমাদেরকে এত বোকা মনে করে পায়খানা করা হাগামোতাও শিক্ষা দেয়, উপহাস করে বলেছে, ইন্না হাযার রাজুল ইউআল্লিমুকুম কুল্লা শাই, এই লোকটা দেখছি তোমাদেরকে সব শিখায়, হাত্তাল খারাপ, আমাকে হাগামোতাও। আল্লাহ নবীর সাহাবীরা নবীর নির্বাচিত ছাত্র, তারা কথা একজনে বলছে এখন লুফিনে আর এক রকম, বলেন হ্যাঁ ঠিকই তুমি বলেছ, আজাল ঠিকই বলেছ, আমাদের নবী আমাদেরকে হাগামোতাও শিখিয়েছেন, কারণ হচ্ছে এই আমরা এগুলো জানতাম না, আরবের লোকেরা খালি ঢিলে ব্যবহার করত, এরপরে গোসল করত না, এরপরে ঘামিয়ে যেত, এরপরে ঘামের সঙ্গে পায়খানার রাস্তায় গন্ধ এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ত। আল্লাহর নবী আমাদের শিক্ষা দিয়েছেন যে তোমরা ঢিলা ব্যবহার করো, তিনটা ঢিলা ব্যবহার করো, ডান হাতে ইস্তেনজা করবে না, এরকম ভাবে আমাদেরকে গোবর দিয়ে লেপ দিয়ে ইস্তেনজা করতে নিষেধ করেছেন, এইভাবে আমাদের নবী পায়খানা পেশাব কেমনে করবো তা পর্যন্ত শিক্ষা দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যদি মানুষ না হতেন তাহলে এইগুলো শিক্ষা দেওয়ার ব্যবস্থা হতো? আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য এরকম রাসূল পাঠিয়েছেন, এজন্য মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীকে মানুষ পাঠিয়েছেন, তারা খাওয়া দাওয়া করত। এই জন্য কোরআনের সূরা আম্বিয়ার 8 নম্বরে বলা হয়েছে, ওয়ামা জাআলনাহুম জাসাদান লা ইয়াকুলুনা আত-তাআম ওয়া মা কানু খালিদিন। আমি কোন নবী রাসূলকে এরকম পাঠাই নাই যে তারা খাবার খেত না, ওয়া মা কানু খালিদিন, এবং তাদের কাউকে চিরস্থায়ী বানাই নাই, সবই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ভাইরা আমার, এমনি ভাবে আমাদের মনে রাখতে হবে, আল্লাহর নবী যখন মানুষ, তাহলে মানুষ যা দিয়ে তৈরি, নবীও তা দিয়ে মানুষ তৈরি। কি দিয়ে? মাটি দিয়ে। সহি মুসলিমের 7678 নম্বর হাদিস পড়ুন, পরিষ্কার বলা আছে, আনায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকাতিল মালায়েকাতু মিন নূরিন, মালায়েকাদেরকে ফেরেশতাদেরকে নূর দ্বারা তৈরি করা হয়েছে, ওয়া খুলিকাল জান্নু মিন মারজিম মিন নার, আর জিনদেরকে আগুনের নির্যাস থেকে তৈরি করা হয়েছে, ওয়া খুলিকা আদাম মিম্মা উসিফা লাকুম, আর আদমকে তৈরি করা হয়েছে ওই জিনিস দ্বারা যা তোমাদেরকে বর্ণনা করা হয়েছে, কোরআনে বলা হয়েছে। এই হাদিসটি আছে বুখারীর 7687 নম্বর হাদিস। এমনি ভাবে সহিহ মুসলিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু উলদি আদম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আদমের সন্তানদের মধ্যে আমি হচ্ছি সর্দার, আদমের সন্তানদের মধ্যে আমি আদম সন্তানের সর্দার। আবার বলেছেন, ওয়া আব্বালু মাইন শাক্কানহুল কবরু, আমি সেই ব্যক্তি যার জন্য সর্বপ্রথম কবর চেরা হবে, মানে আমাকে প্রথম উঠানো হবে কিয়ামতের মাঠে। ওয়া আব্বালু শাফিইন ওয়া আব্বালু মুশাফফিইন, আমি প্রথম সুপারিশকারী হব এবং আমার সুপারিশ সর্বপ্রথম গ্রহণযোগ্য হবে। সহিহ মুসলিমের 6079 নম্বর হাদিস, আবু দাউদের 4675 নম্বর হাদিস। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশ পরিষ্কার করে দিয়েছেন। আমাদের সমাজে একদল লোক আগে মুখস্থ করাইতো 130 ফরজ, 4 কুরসি 4 ফরজ, ছোটবেলা যারা বুড়া তারা জানেন 4 কুরসি 4 ফরজ পড়েছেন। আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানতাম না যে 4 কুরসি 4 ফরজ তো পড়লাম কি জিনিস, এটা যে পড়াইলো তাকে জিজ্ঞেস করলাম যে এই 4 কুরসি 4 ফরজ কি, সে নিজেও জানে না। পরে জানলাম যে শিয়াদের একটা আকীদা আছে, 4 কুরসি মানে আল্লাহর নবীর বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, তার বাপের নাম, এই চারটা জানা হলো ফরজ, এর নাম 4 কুরসি। আসুন, আল্লাহর নবী নিজের বংশ, এদিকে একদিকে বংশ ফরজ বলায় আর একদিকে নবীকে নবী মানুষ বানে না, তো মানুষ না হলে বংশ আসলো কোত্থেকে, মানুষের বংশ কেন বয়ান করছো? বয়ান করবা আল্লাহর নবীর, নাউজুবিল্লাহ, ইহুদি খ্রিস্টান বলো আল্লাহর অংশ বা আল্লাহর পুত্র বলে দাও। আল্লাহর নবী নিজে বংশ পরিচয় তুলে ধরেছেন সহিহ মুসলিম 6077 নম্বর হাদিস, তিরমিজির 3605 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আসতাফা কিনানাতা মিন বুলদি ইসমাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের সন্তানদের মধ্য থেকে কেনানাকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, আসতাফা কুরাইশান মিন কিনানা, আর কেনানার সন্তানদের মধ্য থেকে কুরাইশকে মনোনীত করেছেন, আসতাফা মিন কুরাইশিন বনি হাশেম, আর কুরাইশের থেকে আবার বনু হাশেমকে মনোনীত করেছেন, আসতাফানি মিন বনি হাশেম, আর বনু হাশেমের মধ্য থেকে আমাকে নির্বাচন করেছেন। আল্লাহ নবী ক্লিয়ার করে দিলেন, আমি নির্বাচিত বনি হাশেমদের থেকে, বনু হাশেম কুরাইশ থেকে, কুরাইশ কেনানা থেকে, কেনানা ইসমাইলের বংশ থেকে। এইভাবে বংশ পরিষ্কার করে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামা সালে আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। ঈসা আলাইহিস সালামও মাটির তৈরি আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর পুত্র ছিলেন না, খলাকাহু মিন তুরাবিন, আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। পরিষ্কার হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন আমাদের নবীজি কি ছিলেন, মাটির তৈরি ছিলেন, মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন না, আল্লাহর জাতি নূরের তৈরি ছিল? এই জাল হাদিস তৈরি করে, ভুয়া হাদিস তৈরি করে আমাদের সমাজে একদল মানুষ বাহ্যিকভাবে দাবি করে আশিকের নবী, আর সাধারণ লোকেরা গোমরা হয়ে এর পিছনে পড়ে যায়। এই লোকগুলো চিন্তা করে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কায়েমের জন্য সারা জীবন লড়াই করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ভেঙেছেন, দান দান শহীদ করেছেন, যেই দিন প্রতিষ্ঠার জন্য এত কষ্ট করেছেন, সেই দিন কায়েমের জন্য এদের সামান্য কোনো চেষ্টা নেই। আর রবিউল আব্বাল মাস এলে পরে সব জায়গায় ঘরে ঘরে মিলাদ দিন রসুলের সবাব নেন, সকলই দের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। আপনারা হাদিসের কিতাবগুলো খুলে দেখুন, সব কিতাবে যত ঈদ আছে সবগুলোর বয়ান আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এমনকি জুমার দিনকে ঈদুল ঈদ বলা হয়েছে তাও হাদিসে উল্লেখ আছে। এত কিছু যেখানে উল্লেখ আছে এর মধ্যে শ্রেষ্ঠ ঈদের উল্লেখ নাই, কারণটা কি? এই শ্রেষ্ঠ ঈদ তৈরি করেছে সুফিরা, একদল ভণ্ড প্রতারকেরা, একদল বেদাতীরা। এরা মূলত আল্লাহর নবীর দিন থেকে মানুষকে সরিয়ে দিতে এমনি পারে না, এই জন্য সুকৌশলে এই সব নিয়ে ব্যস্ত থাকো। আর কুফফাররা তোমাদেরকে বোমা মারলে বলবা যে না শান্তি ধর্ম ইসলাম, এখানে কোনো মারামারি নাই, কাউকে ভয় দেখানো যাবে না। দেখেন না গত সপ্তাহে দেখাইলাম কিতাবে, এই দেশে আলেমরা লিখে দিয়েছে, আল্লাহর নবী বলেছেন লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়ারওয়া মুসলিমান, কোন মুসলিমের জন্য হালাল না, বৈধ নয় কোন মুসলিমকে ভীতি প্রদর্শন করা, খামাখা ভীতি দেখানো, ভয় দেখানো জায়েজ নাই। আর এটাকে নিয়ে গেছে কোন মানুষকে ভয় দেখানো হারাম, কোন মানুষকে ভয় দেখানো যাবে না। মুসলিমের জায়গায় মানুষ একটু ঘুরি দিয়েছে, বেশি কিছু করা লাগে না, একটুখানি ঘুরি দিয়েছে, এইরকম সূক্ষ্মভাবে এই মুসলিম জাতিকে বিভ্রান্ত করা হয়। মুসলিম জাতি যাতে করে আল্লাহর নবীর সুন্নাহ দিন কায়েমের জন্য সর্বাত্মক জিহাদে ঝাঁপিয়ে না পড়ে, সেজন্য তাদেরকে বলে আশিকে রাসূল সম্মেলন করো, মিষ্টি খাও আর ঘুমিয়ে থাকো, কারণ মিষ্টি বেশি খাইলে ঘুম বেশি আসে, ডায়াবেটিস ধরে। এই জন্য দেখবেন একটা হাদিস বয়ান করা হয় যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাতের কোনো সহি হাদিস নাই। বুখারীর একটা হাদিস আছে অন্যরকম, সেখানে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, আল্লাহ নবী এমনি হালুয়া এবং মধু পছন্দ করতেন, এটা খাওয়ার পরের কথা না। এইরকম ভাবে নিজেদের খাওয়ার যত কৌশল আছে সবগুলো তৈরি করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খতম চালু করেন, এরা খতম তৈরি করেছে। মানুষ মরলে পরে আমি এখন বলি এটা, যেটা প্রায় বলি, যে একটা নাপিত খুশি হয় যখন শোনে তার মহল্লায় একটা শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে টাকা বেশি পাওয়া যায়। আর এলাকার মোল্লাজি খুশি হয় যখন শুনে শোক সংবাদ অমুকে মারা গেছে, মোচে তেল দেয় আর মনে মনে ভাবে এই তো খতমের দাওয়াত পাওয়া যাবে, এরপরে তিন দিন পরে আর এক খতম খাসি খাওয়াবে, এরপরে 40 দিন ষাড় গরু খাওয়াবে। শকুন যেরকম ভাবে মরা গরু খুঁজে বেড়ায়, এই শকুনগুলো তেমনি ভাবে মরা মানুষ খুঁজে বেড়ায়। কোন ঘরের দাওয়া মানা গেল খতম কেমনে পড়বে, শকুনের মতো ঝাঁপিয়ে পড়ে লোকগুলো খতম পড়ার জন্য। আল্লাহর নবীকে খতম পড়াইছেন পয়সা দিয়ে? আমি বারবার বলে থাকি এই কোরআন খতমের বিনিময়ে পয়সা নিয়ে কোরআন খতম পড়া, পয়সা নিয়ে দোয়া পড়ানো, অজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। খুলে দেখুন তাফসিরে মারফু কোরআন সূরা বাকারার 41 নম্বর তাফসির পরিষ্কার লেখা আছে, যে ব্যক্তি পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। মানুষ মরলে পরে দোয়া করবে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া শিখাইছেন কে? এটা সন্তান এইভাবে দোয়া করবে, আপনি আমি কিরকম দোয়া করবো তাও শিখানো আছে। আল্লাহ তাআলা বলছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, মুমিনরা তাদের অপর ভাইয়ের জন্য কিভাবে দোয়া করবে? কোরআন বলছে তারা এই দোয়া করে, রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনা, আমাদের ওই ভাইদের ক্ষমা করে দাও, আল্লাযিনা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের আগে ঈমানের সঙ্গে মরে গেছে। এই শিখানো দোয়া কার? আল্লাহ। এই দোয়া করতে পয়সা লাগে? না। এই দোয়া করতে পয়সা লাগে না, কিন্তু এই দোয়াতে খুশি না। এখানেও একই কাহিনী যেটা আগেই বললাম, যে লুচ্চা যারা তারা কি হয় না, হালাল বলতে খুশি না, হারাম না হইলে মজা লাগে না, আল্লাহর শিখানো দোয়ায় মজা লাগে না। হুজুরের আসবে, এরপরে একটু মিলাদ পড়বে, দাঁড়াইয়া যাবে, তুমি লাখ আসতেছে, ধারাবাহিক আলোচনা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা হবে এগুলো। আগামী জুমাতে ইনশাল্লাহ আল্লাহ নবী আলেমুল গায়েব কিনা এ বিষয়ে কোরআনের অনেক আয়াত আছে, আমার কিতাবুল আকায়েদের মধ্যে সব এগুলো দেওয়া, আজকে যে আলোচনা করলাম এগুলো কিতাবুল আকায়েদে সবই আছে, দলিলগুলো সব দেওয়া আছে, বিস্তারিত আছে। এরকম সামনে যে আলোচনা হবে ইনশাআল্লাহ, আল্লাহর নবী আলেমুল গায়েব ছিলেন কিনা, এরকম ভাবে আল্লাহর নবী হায়াতুন নবী জীবিত কিনা। অনেকে আছে, হে নবী তুমি মদিনায় বসে দেখো সবই, আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করব। আকীদার বিষয় আপনি ইবাদত কম করেন কিন্তু সহি আকীদা নিয়ে করেন, আল্লাহ কবুল করবেন, আর শিরক নিয়ে ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, এই জন্য বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই। আমি আজকে ক্লিয়ার করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল্লাহ, আলাহাদুস সামাদ তিনি আল্লাহ, তার সমতুল্য, তার সমকক্ষ, তার সাদৃশ্য কোনো কেউ নাই, আল্লাহর সঙ্গে কারো কোনো মিল নাই, আল্লাহর অংশ দিয়ে কেউ তৈরি হয় নাই, বরং বাকি সব মাখলুক, এই মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক মানুষ, আর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, এটাই আল্লাহ নবীর মর্যাদা। এর বাইরে বাড়াবাড়ি করার সুযোগ নেই, ছাড়াছাড়ি কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন থেকে আমাদের এই জুমার লেকচার সারা দুনিয়ায় যে ভাইরা শুনেন, আপনারা সরাসরি লাইভ শুনতে পারবেন। আমাদের মার্কাজের নামে ইন্টারনেট রেডিও চালু করা হয়েছে, মার্কাজ রেডিও ডট লিসেন টু মাই রেডিও ডট কম, এটা আপনারা ওখানে লাগানো আছে বিভিন্ন জায়গায়, এখানে দেখে নেবেন। এই ঠিকানা আপনারা আপনাদের বন্ধু বান্ধব যারা বাইরে আছে তাদেরকে বলে দিবেন। পুরা দুনিয়ার থেকে আমাদের অনেক ভাইয়েরা এটা রিকোয়েস্ট করেছে যে আমরা সরাসরি জুমার লেকচার শুনতে চাই। আপনারা যারা যেদিন আসতে না পারবেন সেদিন আপনারা সরাসরি শুনতে পারবেন। মহিলারা যারা আসতে পারে না, মহিলাদেরকে নিয়ে আসবেন এখানে, একটু কষ্ট করেন। এলেম অর্জন করা যেমন আপনার জন্য ফরজ, নারীদের জন্যও কি ফরজ। এই জন্য মার্কেটে ঘুরতে যেতে পারে সেই সময় হয়, ঈদের সময় মার্কেটে ঘুরতে পারে সেই সময় হয়, আর মহিলাদেরকে মসজিদে নিয়ে আসতে সুযোগ হয় না। শয়তান কত বড় এদেরকে ভর করেছে। মার্কেটে নেওয়ার সময় স্ত্রীদেরকে একেবারে সাজিয়ে গুছিয়ে তাতে ভালো করে দেখতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হয়, আর মসজিদে পর্দা দিয়ে আনার কোনো সুযোগ হয় না। এই জন্য আমি মা বোনদেরকেও বলবো, আপনারা যারা আসেন কষ্ট করে, আল্লাহ তাআলা আপনাদের দাদা দান করুন। আমাদের এই পাশে মহিলাদের ব্যবস্থা আছে, আপনারা মহিলাদেরকে নিয়ে আসবেন এবং মহিলাদের মধ্যে ইসলামের সহি আকীদা ছড়িয়ে দিবেন। আমি দেখেছি অনেক মহিলারা কাজ করে যারা আকীদা পরিষ্কার আছে, এরা মা, একজন মা যদি সহি আকীদায় চলে আসে তার সন্তানগুলো সহি আকীদায় চলে আসে। এই জন্য আপনারা মা বোনদেরকেও সহি আকীদার দাওয়াত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আজমাইন।